ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। নবী সাহাবি পীর আউলিয়া আরো সিদ্দিকীন, নবী সাহাবি পীর আউলিয়া আরো সিদ্দিকীন, তাদের পথে মতে সবাই গড়ে জীবন, তাদের পথে মতে সবাই গড়ে জীবন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। কত ভ্রান্ত পথে ডাকছে মোদেরকে দিয়ে প্রলোভন, কত ভ্রান্ত পথে ডাকছে মোদেরকে দিয়ে প্রলোভন, প্রাণ থাকিতে দেব না তাদের আমার কি দামন, প্রাণ থাকিতে দেব না তাদের আমার কি দামন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। বাধার পাহাড় গুড়িয়ে দিয়ে ইমানি বল সঙ্গে নিয়ে, বাধার পাহাড় গুড়িয়ে দিয়ে ইমানি বল সঙ্গে নিয়ে, ময়দানেতে করব হিম্মত এই করিব পণ, ময়দানেতে করব হিম্মত এই করিব পণ, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন, সারা বাংলার দ্বারে দ্বারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। মুর্দা দিলে নতুন জীব, দেহে আনিয়া মুর্দা দিলে নতুন জীব, দেহে আনিয়া বীরের মতো করব লড়াই সবাই আমরণ, বীরের মতো করব লড়াই সবাই আমরণ, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। মরলে শহীদ বাঁচলে গাদী, আমি যুব তাতে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, আমি যুব তাতে রাজি, আমার যেন হয় গো খোদা শহীদি মরণ, আমার যেন হয় গো খোদা শহীদি মরণ, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। হক পীরের সোহবাত নিয়ে মুতমাইন্না তৈরি করে, হক পীরের সোহবাত নিয়ে মুতমাইন্না তৈরি করে, কলবেতে আল্লাহর জিকির রাখব সারাক্ষণ, কলবেতে আল্লাহর জিকির রাখব সারাক্ষণ, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন।